ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো। চাঁদের কে চায় যোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায় যোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না বুঝিবে না, আলো দিতে কত ভোরে কত প্রদীপ রূপান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। যে কাঁটা লতা রাখি জল হায়, ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু, কিছু শূন্য পত্র ফুটে, ফুল হয়ে ওঠে ফুটে, সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর।